కరుణాలయం నమామి భగవత్పాదం శంకరం లోక శంకరం శ్రీహరిం పరమానందం ఉపదిష్టారం ఈశ్వరం వ్యాపకం సర్వలోకానాం కారణం తం నమామ్యం. ఓం నమో నారాయణాయ. భగవాన్ శంకరాచార్య చిత్తరమణితో అపరోక్ష అనుభూతి. నామటా শুনে শুনে এখন কানটা একদম ইয়ে হয়ে গেছে যে এই অপরোক্ষ অনুভূতি, অপরোক্ষ অনুভূতি. ব্যাপারটা কি সেটাকে অনুভব করতে হবে, মানে কিভাবে নিজের স্বরূপকে মানুষ জানতে পারে তার প্রসেস গুলোকে এখন বলছেন আমাদের গ্রন্থকার. শুরু থেকে তো একটার পর একটা কিভাবে মানে বাইরে বহিরঙ্গ সাধনের পরে এবার অন্তরঙ্গ সাধন, মানে যোগ দর্শনে দেখবেন আমাদের আটটা সাধনার কথা বলা আছে, যম নিয়ম আসম প্রাণায়াম প্রত্যাহার. আর তারপরে আবার আছে ধারণা ধ্যান সমাধি. ধারণা ধ্যান সমাধির তুলনায় এই প্রথম পাঁচটাকে বহিরঙ্গ সাধন বলা হয় আর ধারণা ধ্যান সমাধিকে অন্তরঙ্গ বলা হয়। সেখানেও যখন আবার সবিকল্প নির্বিকল্প আছে, সবিকল্প বহিরঙ্গ সাধন, নির্বিকল্প অন্তরঙ্গ সাধন. এরকম বেদান্তেও এই অষ্টাঙ্গ যে আমাদের শব্দগুলো অধিকারী নিরূপণ আছে, বিবেক বৈরাগ্য ষট সম্পত্তি আর মুমুক্ষুত্ব, এটা হচ্ছে বহিরঙ্গ সাধন আত্মজ্ঞানের জন্য। তারপর অন্তরঙ্গ সাধন হচ্ছে শ্রবণ মনন নিধিধ্যাসন, তার মধ্যে শ্রবণের তুলনায় মনন অন্তরঙ্গ, মননের তুলনায় নিধিধ্যাসন অন্তরঙ্গ, এইভাবে শাস্ত্রে বলা আছে। সব জায়গাতে একটা বাইরের দিকেও একটা একটা ভেতরের দিকও আছে। এখানে এসে আমাদের গ্রন্থকার সম্পূর্ণ মনটাকে যোগের যেই শব্দগুলো প্রয়োগ করা হয়েছে সবগুলোর মাধ্যমেই তিনি একটাই জিনিস দেখিয়েছেন যে মনটাকে ওই ব্যাপকতাতে পূর্ণতাতে স্থির করা, ব্রহ্মে কি করে ভগবানে কি করে লাগানো যেতে পারে সেই রাস্তায় উনি এখানে বলছেন। তা উনি পনেরোটা সাধন কথা বলেছেন, যে এই পনেরোটা সাধনের যদি আমরা ক্রমশ অভ্যাস করতে পারি তাহলে সেগুলো আমাদের জন্য মানে ভগবত প্রাপ্তির জন্য অনুকূল হয়ে যাবে। প্রথম বলেছেন ইন্দ্রিয় সংযম, তারপরে বলেছেন মন সংযম, তারপরে বলেছেন ত্যাগ, তারপরে মৌনতা। একটা নির্দিষ্ট স্থানে, একটা নির্দিষ্ট সময়ে, একটা নির্দিষ্ট আসন, হ্যাঁ না, স্থান সময় আসন সবই স্থান ব্রহ্ম, সময় ব্রহ্ম, আসন ব্রহ্ম, আমরা বলি ব্রহ্ম। তারপরে মূল বন্ধ, মানে ভেতর থেকেই যাতে এই বাইরের চিন্তাগুলো একদম বন্ধ হয়ে যায়, মূল থেকেই বন্ধ করে দেওয়া, মূলটাকে বন্ধ। এখন যোগ দর্শনে আছে মূল বন্ধ, উড্ডিয়ান বন্ধ, জলন্ধর বন্ধ, তিনটি বন্ধের মাধ্যমে মানে প্রাণবায়ুকে পুরো রুখে দিয়ে করে বসে থাকা যোগীরা করেন এটা। এখানে তারপরে দেহের একটা সমতা, মানে স্থির ভাবে বসে থাকার, তারপরে দৃষ্টি, দৃষ্টিকে সংযমিত করা, প্রাণায়াম প্রত্যাহার, প্রাণায়াম মানে চিত্তবৃত্তিকে নিরোধ করার অবস্থা, প্রত্যাহার মানে যদি চিত্ত ওদিক ওদিক যায় সেখানেও ফিরিয়ে নেয় না, ওখানেও ব্রহ্মকেই দেখা, তার ফলে কি হবে ব্রহ্মের ধারণা এবং তখন তার স্বাভাবিক রূপে সেখানে মনের ধারা চলতে থাকবে এবং সেটাই হচ্ছে সমাধি। এভাবে উনি পনেরোটা সাধনের কথা বলেছেন। তার মধ্যে প্রথমে যম যেটা বলেছিলেন তাতে বলেছিলেন যে সমস্ত বস্তু সংসারে সর্বম কালে ইদম ব্রহ্ম, তাই যা কিছু দেখা যাচ্ছে ব্রহ্মই হচ্ছে। এই জন্য এই এইভাবে মনকে সংযমিত কর, কোথাও মন যেতে চাইলে তাকে বুঝিয়ে বলে দেওয়া কোথায় যাবে কি করতে যাবে, সবই তো সংসারে পরমাত্মারই রূপ হচ্ছে অথবা পঞ্চভূতেরই বিকার হচ্ছে, আর ভেতর থেকে দেখো তো পরমাত্মাই হচ্ছে, পরমাত্মা ভিন্ন কিছু নেই। এই অভ্যাস বারবার মুড় মুড় করতে হবে, তাহলে কি হবে মন ভগবানে স্থির হয়। তারপরে হচ্ছে কি মন তো যাবে দৌড়ে তাকে আবার ঘুরিয়ে আনতে হবে, তারপরে এরকম অভ্যাস করতে করতে একটা ধারা চলতে থাকে যাতে মনের মধ্যে, সেটাকে উনি এখানে নিয়ম বলেছেন। একটা নিয়ম করে যতটা সময় এইভাবে আমার মনটা যেন ভগবানের দিকে লেগে থাকে। স্বজাতীয় প্রবাহশ্চ বিজাতীয় তিরস্কৃত, স্বজাতীয় চিত্তবৃত্তির ধারা এবং বিজাতীয় চিত্তবৃত্তির তিরস্কার, এই যে ধারাটাকে সেটাকে উনি এখানে নিয়ম হিসাবে বলেছেন। যদ্যপি যোগ দর্শনে আমাদের মহর্ষি পতঞ্জল যেটা নিয়ম হিসাবে বলেছেন অহিংসা সত্য অস্তেয় ব্রহ্মচর্য আর অপরিগ্রহ, এই অপরিগ্রহ শব্দকেই অন্য শব্দের দ্বারা তিনি এখানে বলেছেন ত্যাগ, মানে অপরিগ্রহটাকে আর একটু ভেতরে ঢুকিয়ে যে কিছু নিজের কাছে না রাখে এবং যা আছে সেখানেও মানে মমত্ব বুদ্ধি না থাকা, এই মমত্ব বুদ্ধির ত্যাগ, অহংকারের ত্যাগ মুখ্য রূপে, এইটাকে বলার জন্য উনি বলেছেন ত্যাগ প্রপঞ্চ রূপস্য চিদাত্মত্ব অবলোকনাত ত্যাগ হি মহতাম পূজ্য সদ্য মোক্ষময় যথা। ত্যাগটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল কনসেপ্ট, মানে জগতের বস্তুর প্রতি আমার ত্যাগের বুদ্ধি না থাকলে আমাদের ভগবত প্রাপ্তির বুদ্ধি উৎপন্ন হবে না, কারণ কি ভগবান বানিয়েছেন এটা কেরম করে, দুটোর মধ্যে এরকম বিপরীত সম্বন্ধ। যতদিন পর্যন্ত জাগতিক বুদ্ধি বা সংসারের বস্তুর প্রতি সত্যত্ব বুদ্ধি থাকবে ততদিন পর্যন্ত ভগবানের মধ্যে সত্যত্ব বুদ্ধি আসা মুশকিল। এই জন্য এখানে এই ত্যাগ শব্দের দ্বারা বলছেন প্রপঞ্চ রূপস্য, মানে প্রপঞ্চের যে রূপ দেখতে পাচ্ছি আমরা সেইটাকে ত্যাগ করে, মানে নাম রূপ অর্থ ক্রিয়াকারিতাকে ত্যাগ করে চিদাত্মত্ব অবলোকন, তার ভেতরেই সচ্চিদানন্দ বসে আছেন তাকে দেখার ফলে কি হয় ত্যাগ। এটাকে আমরা এখানে ত্যাগ শব্দের দ্বারা বলা হয়েছে, মানে যেমন ঈশাভাষ্য উপনিষদে বলা হয়েছে যে ঈশাভাষ্য মেধাম সর্বম যত কিঞ্চিত জগত, আমাদের ইয়েতে দৃগদৃশ্য বিবেকে আমি বলেছিলাম যে একটা বস্তুর মধ্যে ছটা জিনিস আছে, নাম রূপ অর্থ ক্রিয়াকারিতা আর সৎ চিত আর প্রিয়তা। এই ছটার মধ্যে নাম রূপ অর্থ ক্রিয়াকারিতা হচ্ছে মায়ার, এই মায়ার ভাবটাকে ত্যাগ করে তার মধ্যে বিদ্যমান সচ্চিদানন্দ আছে তাকে দেখার অভ্যাস করা, এটা ঈশাভাষ্য মানে উপনিষদের প্রথম মন্ত্রে রয়েছে। তাহলে কি হবে ধীরে, এখন সচ্চিদানন্দ দিয়ে এখন মায়া দিয়ে সচ্চিদানন্দ ঠেকে আছেন, আর এরম অভ্যাস করতে করতে কি হবে সচ্চিদানন্দ দিয়ে নাম রূপ আস্তে আস্তে দেখা করে যাবে। এটা মুখ্য কথা, এই ত্যাগের কথা আমাদের সব জায়গাতেই ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ দ্বাদশ অধ্যায় বলেছেন যে দেখো শান্তি যদি পেতে চাও তাহলে ত্যাগাত শান্তির অরন্তর। এই ত্যাগের, ত্যাগ হচ্ছে একটা বৃত্তি, একটা মনোবৃত্তি, ত্যাগ মনে নয় যে আমার কাছে একটা বস্তু আছে দিয়ে দিলাম, এটা একটা মনের ভাব আর কি, যে কোনো বস্তুই আমার বলে সংসারে কিছু নেই, এমনকি নিজের কথার থেকে নিতে হবে বাইরের বস্তুকে ছাড়া সহজ, কিন্তু সেগুলো ছাড়ার পরে যে মনোবৃত্তি সেটাকেও ছাড়তে হবে, তারপরে যে শরীরের মধ্যে আত্মবুদ্ধি এটাকেও ছাড়তে হবে, তারপরে যে আমি আমি ভাব পরিচ্ছিন্নতাতে এটাকেও ছাড়তে হবে, আমি জানি আমি বুঝি আমি বড় বা এই যে ভাবগুলো আছে এটাকেও ধীরে ধীরে ছেড়ে ছেড়ে সবার মধ্যে এক সুন্দর শুদ্ধ ব্যাপক আত্মার কথা সেইটাকে যদি আমরা চিন্তা করতে পারি তাহলে কি হবে এই ত্যাগের যে যথার্থ ত্যাগ হবে, মানে ত্যাগের, ত্যাগেরও আমি যে ত্যাগ করেছি সেটাকেও ত্যাগ করতে হবে, ত্যাগের বৃত্তিটাকেও ত্যাগ করতে হবে, তাহলে গিয়ে অন্তিম ত্যাগ হয়। এই জন্য এই আমি কালকে বলছিলাম এটা যে এটা বাইরে থেকে কোথাও থেকে কিনে আনতে হয় না, ভগবদ গীতার এই তৃতীয় অধ্যায়ে দশম শ্লোকে ভগবান বলেছেন সহযোগ্য প্রজা সৃষ্ট পুরবাচ প্রজাপতি অনেন প্রসবিষ্যন্তম আমি সবাইকে দিয়ে পাঠিয়েছি সেটা হচ্ছে যজ্ঞের ভাবনা, সহযজ্ঞ প্রজা সৃষ্টা, যজ্ঞের সাথে মানে যজ্ঞ একটা ভাবনা, ওখানে তো কোনো ক্রিয়া নেই, তখন তো কোনো ক্রিয়া নেই, ক্রিয়া তো পরে, যজ্ঞ একটা ক্রিয়াকেও বলে, আগুনে কিছু আহতি থাকে কিন্তু যজ্ঞ একটা ভাবনা হচ্ছে, সহযজ্ঞ প্রজা সৃষ্টা, এই যজ্ঞের ভাবনা, যজ্ঞের ভিত্তি, যজ্ঞের সংস্কার মানে ত্যাগের সংস্কার, আমি যে যতই থাক যেমনই কর্ম থাক সবার মধ্যেই আমি কিছু না কিছু দিয়েই সৃষ্টি করেছি, সহযজ্ঞ প্রজা সৃষ্টা পুরবাচ প্রজাপতি, সৃষ্টির শুরুতে সৃষ্টিকর্তা এই কথা বলেছিলেন, কি বলেছিলেন অনেন এই ত্যাগের বৃত্তির দ্বারা, প্রসবিষ্যন্তম তুমি উন্নতি কে প্রাপ্ত করো, ধীরে ধীরে সমৃদ্ধিকে প্রাপ্ত করো, এইসু ইষ্ট কামদুক, এই তোমাদের জন্য এই ত্যাগের বৃত্তি তোমার জন্য সমস্ত অভীষ্ট বস্তুকে দহন দহন করে আনুক, দহন করে আনুক, তার মানে বলার উদ্দেশ্য হচ্ছে এখানে এই ত্যাগের বৃত্তির দ্বারাই আমরা মানুষ জীবনে যে চরম লক্ষ্য, পরম লক্ষ্য, যে পরম পুরুষার্থ যাকে আমরা মুক্তি, এর দ্বারাই পাওয়া সম্ভব, অথবা ধর্ম অর্থ কাম মানে দেবতাদের উদ্দেশ্যে যদি আমি যাগ যজ্ঞাদির মাধ্যমে কিছু অর্পণ করি তারা তার বিরুদ্ধে আমাকে কিছু আমাদের আমার অভীষ্ট ফল দেন, এই দেবতাদের উদ্দেশ্যে দ্রব্য ত্যাগ এটাও একটা ত্যাগ, কিন্তু সেখানে মন্ত্রে এইভাবে বলা আছে ইদম ইন্দ্রায় ইদম নাম, কিন্তু এর মধ্যে আমার কোনো অধিকার নেই, এই জন্য ধীরে ধীরে ধীরে ধীরে মনটাকে আর কি পরম পুরুষার্থের দিকে নেওয়ার জন্য করতে হবে, ওই যে যোগ্য ভাবনাটা ভগবান আমাদেরকে দিয়ে পাঠিয়েছেন সেই যোগ্য ভাবনাটাকে জীবনে সব ক্ষেত্রে লাগাতে হবে, ত্যাগের বৃত্তিকে। ঠিক আছে, যা আছে সেগুলো বাইরের বস্তুগুলোকে ত্যাগ করা সহজ, কিন্তু প্রথম হচ্ছে শরীরের মধ্যে আত্মবুদ্ধি ত্যাগ, এটা করা অনেক কঠিন। তারপরে ঠিক আছে, স্থূল শরীর থেকে যদি আমি বুঝে গেলাম, যুক্তি দিয়ে বুঝলাম যে এটা আমি নই, কিন্তু তারপরে আছে অহংকার, সূক্ষ্ম শরীর, সেটাকে তো আরো কঠিন। বারবার বারবার বিচার করতে করতে বিচার করতে করতে যে অহংকারটাকেও তো আমি দেখতে পাচ্ছি, বুদ্ধির বৃত্তিগুলোকে তো আমি দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে সব দৃশ্য আমার কাছে, তাই দৃশ্যগুলো তো আমি দ্রষ্টা হতে পারি না। এইভাবে বিচার করতে করতে এগুলোকে পূর্ণরূপে ত্যাগ করা, নিজের অন্তঃকরণের বৃত্তি, মনের ভেতরের বৃত্তিগুলোকে, অবাঞ্ছিত বৃত্তিগুলোকে মানে ফলীভূত না হতে দিয়ে সেগুলোকে ধীরে ধীরে ধীরে ধীরে সব সরিয়ে আজ ভগবানের চিন্তায় মনকে লাগানো, তাহলে গিয়ে মানুষ মানে ভগবত প্রাপ্তির দিকে তাড়াতাড়ি এগোতে পারে। এই জন্য এখানে বলেছেন ত্যাগ হি মহতাম, মহান ব্যক্তিদের দ্বারা ত্যাগই হচ্ছে পূজ্য, মানে তারা ত্যাগী, ত্যাগকেই পুজো করে, মানে ত্যাগের বৃত্তিকে, ত্যাগের ভাবনাকে সমস্ত কিছুর মধ্যে দিয়ে ত্যাগের দৃষ্টি। কারণ কি, সদ্য মোক্ষময় যত এই ত্যাগই, ত্যাগাৎ শান্তির অনন্তরম, ভগবত ভগবান শ্রী যদি শান্তি হয়, শান্তি পেতে চাও মানুষ জীবনে, তাহলে ত্যাগের ভিত্তিকে, আপনার ত্যাগের থেকেই শান্তি। একটা যে কোনো বস্তু নিয়ে আমার আর আপনার মধ্যে হয়তো বিবাদ হচ্ছে, আমি যদি মন থেকে বলতে পারি না ওনাকেই ছেড়ে দেওয়া, যা উনি বলছেন ঠিক আছে, যা মন থেকে ভেতর থেকে মানে উপর থেকে ছাড়লে হবে না, মনে তার মধ্যে পা তখন ঘোর পায়ে চলতে থাকবে আর কি। ভেতর থেকে যদি আমার এই দুজন এই বৃত্তিটাকে ভেতর থেকে আগে থেকেই তৈরি করতে হয় যে কারোর সঙ্গে কোনো বিবাদের মধ্যে নেই, যা বলছে ঠিক আছে, হ্যাঁ ভালো মন্দ বলার অধিকার আছে, কিন্তু কি করবে না করবে সেই বলার অধিকার, সেখানে জোর করার অধিকার আমার নেই। তাহলে এই যে এই মানে কর্তৃত্ব দেখাবার একটা বা নিশ্চুপ দেখাবার একটা যে টেন্ডেন্সি, এইটাকে মুখ্য রূপে ছাড়তে পারলে তাহলে মানুষ তার শান্তির সন্ধান পেতে পারে। তার মানে এই নয় যে আমার কর্তব্য কর্মকে আমি অবহেলা করবো, তার মানে এই নয় যে আমার কর্তব্য কর্ম আমি করবো না, কিন্তু তা করা সত্ত্বেও সেখান থেকে প্রাপ্তির কোনো ইচ্ছে থাকবে না, মানে আমরা মানে তার বিনিময় এতটুকু কোনো মানে এমন নয় যে কোনো দ্রব্যাত্মক প্রাপ্তি, যে কোনো বিশেষ প্রাপ্তির ইচ্ছা বা কিছুকে ভালো, সেটাও মন থেকে সরিয়ে প্রত্যেকটা নিজের ভাগ্য নিয়ে আসে, আমি তো তাকে কিছু পরিবর্তন করতে পারবো না। এই জন্য যে নিজের মন থেকেই এটাকে নিশ্চয় করে নেওয়া যে ঠিক আছে, যেটুকু বলা বা অনুশাসন করা সেটা আমার কাজ, সেটা আমি করবো, কিন্তু তারপরে সে কি করবে না করবে সেটার উপরে আমার কোনো হাত নেই, সেটা তার নিজের কর্ম নিয়েছে। এই ভাবনাটাকে যদি আমি নিজের মনের মধ্যে সব সময় জাগিয়ে রাখতে পারি, তাহলে কখনোই আমার কখনো কোনো দুঃখ আসবে না। কারণ কি, দুঃখের কারণ অন্যের কোনো ব্যবহার নয়, দুঃখের কারণ হচ্ছে সেখান থেকে আমার কিছু প্রত্যাশা, এই প্রত্যাশাই হচ্ছে দুঃখের কারণ। যত এটা আমি ধীরে ধীরে ধীরে এই মুখ্য রূপে এইটাকে যত কম করতে পারবো, তত নিজের মধ্যে নিজের শান্তি থাকবে, তত এই মানে কিছু করে একটু যদি মনে কোনো রকম একটু দুঃখ পেলেই, কখন থেকে কোনো মন দুঃখ হলেই সঙ্গে সঙ্গে নিজের মনকে জিজ্ঞাসা করতে, মন তুমি এখানে কি আশা রেখেছিলে, তার জন্য তোমার দুঃখ হচ্ছে, তাহলে সেই সঙ্গে সঙ্গে যেই জিজ্ঞাসা করবেন তখনই বুঝতে পারবেন যে দুঃখের কারণ মানে বাইরের বস্তু নয়, দুঃখের কারণ হচ্ছে যে আমার সেখান থেকে কিছু প্রত্যাশা ছিল। এই লাস্ট অব দি এই ত্যাগ, সমস্ত রকম প্রত্যাশা ত্যাগ করে ব্যাস নিজের কর্তব্য কর্মটুকু যদি আমরা ত্যাগের ভাবনা নিয়ে করতে পারি, তাহলে দেখুন কত ত্যাগ ধীরে ধীরে ধীরে ধীরে কত ভেতরের দিকে সূক্ষ্ম অব্দি আনতে হবে আর কি, আত্মজ্ঞান প্রাপ্ত করতে হবে। বাইরের বস্তু ত্যাগ করা এটা একরকম, তারপরে শরীরের থেকে আত্মভাব ত্যাগ করা সেটা, সেকেন্ড থার্ড হচ্ছে সূক্ষ্ম শরীরের যে বৃত্তিগুলো সেগুলোকে ধীরে ধীরে ত্যাগ করে মন থেকে লাস্টে কিছু থেকে কিছু কোনো পাওয়ার আশাকে একদম ত্যাগ করে দেওয়া, লাস্টে মুক্ত হব বা মুক্ত হতে হবে এই আশাটাও ত্যাগ হয়ে যাবে, এই ভাবনাটাও ত্যাগ হয়ে যাবে। কারণ আমি নিত্য মুক্ত, আমার মধ্যে কোনো বন্ধন নেই, ভ্রান্তিতে আমি ভেবেছিলাম যে আমি বন্ধনের মধ্যে আছি, কিন্তু এখন সাধন করার পরে বুঝতে পেরেছি যে আমি নিত্য মুক্ত। এই ধীরে ধীরে ধীরে ধীরে ধীরে ধীরে লাস্টে যেটা আশা ছিল, আশা থাকে মানুষের মনের মধ্যে বা একটা ইচ্ছা থাকে যে আমাকে মুক্ত হতে হবে বা মুক্ত হবো, সেটাও চলে গিয়ে ব্যাস নিজের ভাব স্থির হয়ে যাওয়া, এটা হচ্ছে ত্যাগের পরাকাষ্ঠা, যেটা পরম পুরুষার্থ। এটা ঈশাবাস উপনিষদেও বলেছে, ভগবদ গীতাতেও বলেছে যে ত্যাগের দ্বারাই মানে এই নাম রূপ অর্থ ক্রিয়াকারী থেকে ত্যাগের দ্বারা আত্মাকে পালন করো, তেন ত্যাগ তেন ভুঞ্জিতা তুমি আত্মাকে পালন করো, আত্মাকে রক্ষা করো, ঈশ্বরকে, ঈশ্বরের চিন্তা করো, বাকি অন্য সব চিন্তা ছেড়ে দাও। কারণ কি, আজ অব্দি বাইরের বস্তু মাতৃধ্বকাস্য সিদ্ধান্ত, আজ অব্দি বাইরের বস্তু কোন মানুষকে রক্ষা করতে পারেনি, কারো হয়নি। যতই ধন দৌলত মা স্ত্রী পুত্র পরিবার যা কিছু থাক, এটা কেউ নিয়েও আসেনি, সাথে কিছু নিয়েও যেতে পারবে না। নিয়ে এটুকু যেতে পারবে সেটা হচ্ছে তার নিজস্ব ধর্ম আচরণ, নিজের শুদ্ধ সংস্কার ভাবনা, এটাই, অথবা জন্ম মৃত্যুর বন্ধন শেষ হয়ে যাবে। এটা হচ্ছে ত্যাগের উপযোগিতা, বা এই ত্যাগটাকে মানে ত্যাগকে এত অবধি নিয়ে যেতে হবে যে বাইরের থেকে নিয়ে ভেতরের ভেতরে যত জায়গার থেকে যত রকমের ইচ্ছা বা কিছু রকমের বাসনা বা বৃত্তি আছে সবগুলোকে ত্যাগ করে কেবল ভগবান ভাবনাটাকে মনে বাঁচিয়ে রাখা, এটা হচ্ছে ত্যাগের পরাকাষ্ঠা। আর এই ত্যাগ এসছে কোথেকে, যোগাঙ্গে যে অপরিগ্রহ, মানে অপ্রয়োজনীয় জিনিসকে মনে রাখবোই না, সাথে রাখবো না, মনেই রাখবো না অপরিজনীয় জিনিসকে, এই অপরিগ্রহ শব্দটা তো যে না রাখা, সেটাকে এই লাস্ট অব্দি ভগবানের চিন্তা ছাড়া মনে কিচ্ছু রাখবো না, এটাই হচ্ছে একমাত্র আমার ধন। তাহলে ত্যাগের এরপরে এসছে যে মৌন, এটা একটা আমরা সাধন জীবনের শুরুতে অনেকেই বলা হয় কিছুক্ষণ করে মৌনে থাকা, কিছুক্ষণ কথা না বলা, বা এমনি কথা না বলা মানে লোক ব্যবহার কমে যাওয়া আর কি, লোক ব্যবহারটাই কমাতে হবে। কারণ কি, মনোবৃত্তিকে কম করতে হলে লোক ব্যবহারটাকেও কম করতে হয়। তা এখন এই লোক ব্যবহারটা কম করার জন্য এখানে বলেছেন যে শাস্ত্র বলছে যত বাচ্য নিবর্তন্তে অপ্রাপ্য মনসাসব, যেখান থেকে বাণী যাকে প্রাপ্ত না করে, বাণীর সহিত মন যাকে প্রাপ্ত না করে ফিরে আসে, মানে যে আত্মাকে আমি জানতে চাইছি বা যে আত্মাকে আমি অনুভব করতে চাইছি তাকে তো বাণী বা মন জানতে পারবে না বা জানা যাবে না, তাহলে বাণীর প্রয়োগ আমি কোথায় করবো, শব্দের প্রয়োগ কোথায় করবো, মানে আত্মাকে শব্দের দ্বারা বলা যায় না। আর লোকের কাছে আমি কালকে এই স্বপ্ন দেখেছি, ওই স্বপ্ন দেখেছি, জানি এটা মিথ্যা, এই গল্প করি বা কি লাভ, এই গল্প করি বা কি লাভ, এরও তো কোনো উপযোগিতা নেই, কেন ওটা সত্য নয় এবং সেখানে যা বলা আছে সেটাও পাবো না। ব্যতিক্রম কখনো একান্ত হতে পারে, কোনো সত্য বস্তু আছে কখনো ব্যবহারিক জগতে সত্যরূপে, সেটা ব্যতিক্রম, সেটা সামান্য নিয়ম নয়। সবই সকম সমল ব্যক্তি জানে যে স্বপ্নের মধ্যে কোনো পারমার্থিক সত্যত্ব নেই, তাই স্বপ্নের মধ্যে যখন পারমার্থিক সত্যত্ব নেই, স্বপ্নে আমি দেখেছিলাম আমি রাজা হয়েছি, আমাকে কেউ এত টাকা দিয়ে, চলো স্বপ্নে আমাকে খুব গালি দিয়েছে, এইগুলো ভেবে কি লাভ, এগুলো বলেই বা কি লাভ, এইভাবে নিজের মনকে মৌন করে নাও। ভগবদ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ যেখানে তিন রকমের শারীরিক তপ, বাচিক তপ, মানসিক তপের কথা বলেছেন 16 অধ্যায়ে, সেখানে মানসিক তপের মধ্যে তিনি বলছেন মনঃপ্রসাদ সৌম্যত্ব মৌনম আত্মবিনিগ্রহম, তিনি মৌনকে বাচিক তপ বলেননি, মৌনকে মানসিক তপ বলেছেন, যেখানে মনটা মৌন হয়ে যাওয়া উচিত। তো ভগবান শঙ্করাচার্য ওই জন্য নিজের বিবেক চূড়ামণির একদম শেষের দিকে এসে বলেছেন নাস্তি নির্বাসনাত মৌনাত পরম সুখকীর্তম, বাসনা রহিত স্থিতি যে মনে, এর থেকে বড় ভালো মৌনতা আর কিচ্ছু নেই, সুখদায়ী মৌনতা, যে মৌনতা আপনাকে সুখ দেবে। নাস্তি নির্বাসনাত মৌনাত, নির্বাসনারূপী মৌন থেকে সুখদায়ক, পরম সুখদায়ক আর কিচ্ছু নেই। কার জন্য, বিজ্ঞাত আত্মস্বরূপ আনন্দ রস পাই না, যিনি আনন্দ আত্মস্বরূপ বা ভগবানের আনন্দময় স্বরূপে রস পান করেন, তার জন্য এর থেকে ভালো আর আনন্দদায়ক কিছু হতে পারে না, নির্বাসনারূপী মৌনতা। এই জন্য এই মৌনের প্রথম হচ্ছে যে মৌন মানে হচ্ছে শরীর বাণীকে বন্ধ করে দেওয়া নয়, বাণীর বা মনের প্রচেষ্টাগুলি, বলা বা ব্যবহারের প্রচেষ্টাগুলি ধীরে ধীরে নিজের থেকেই বন্ধ হতে থাকে, একমাত্র ভগবানের কথা সৎসঙ্গ বা এইটুকুর মধ্যেই মনকে আটকে রাখা, যাতে ভগবানের কথা বলা, ভগবানের কথা, এইটুকুই প্রবৃত্তি, বাকি সব প্রবৃত্তিগুলোকে একদম মন থেকে শান্ত করে দেওয়া, এটাকে হচ্ছে মৌনতা বলা। মানে মৌন মানে হচ্ছে মন যখন বাসনারহিত হয়ে যায়। বাসনা কি জিনিস, কালকে আমি বলেছিলাম যে যোগ বাশিষ্ঠ থেকে একটা বাসনার পরিভাষা পেয়েছিলাম আমি, দৃঢ় ভাবনায়া ত্যক্ত পূর্বাপর বিচারণম, ওই বস্তু কোনো একটা বস্তুর প্রতি শোভনা বুদ্ধি হওয়ার জন্য ওটা প্রাপ্তির তীব্র ইচ্ছা, এবং তার আগে পিছে পূর্বাপর বিচার কি ভালো মন্দ কি আছে সেইটাকে বিচার না করে, সেটাকে বিচার না করে ওই যে বস্তুটাকে গ্রহণ করা হয় যে পদার্থে, সেইটাকে বাসনা বলে বলা হয়েছে। আর একবার যদি ওই রকম আমার ইচ্ছা অনুযায়ী আমি আমার বস্তুকে প্রাপ্তি করার চেষ্টা করে সেখানে সফল হয়ে যাই, তাহলে কি হয়, মন একটা স্বাভাবিক মন বুদ্ধি ধর্ম আছে, ওই রকমের প্রয়াস আবার চলতে থাকে আর কি। বলতে কি বাসনা একটার পর একটা, এটা যে সেই আমাদের দেবীর রক্ত বীজের বংশ, একটা পূর্ত হতে আরেকটা বাসনা জেগে ওঠে, একটা পূর্তি হতে আরেকটা জেগে ওঠে। এই জন্য আমাদের যযাতি রাজা যে ভাগবত এসে না যাতু কামান কাম ভোগে না উপসম্যত ভবিষ্যৎ বৈ কৃষ্ণ বর্তমানে না ভূয় এব অনুবর্ধতে, যে কামকে ভোগের দ্বারা, বাসনাকে ভোগের দ্বারা কখনো পূর্ণ করতে পারবে না, ও তো একটার পরে আরেকটা বাড়তেই থাকবে। রাজা যযাতি বলেছিলেন বাড়তেই থাকবে, কারণ কি যেমন কি না আগুনে ক্ষেধাহুতি দিলে আগুন বুঝে যায় না, আগুন বাড়তেই থাকে জ্বলতেই থাকে, এরকমই এই বাসনার আগুনে যদি আমরা দ্রব্যকে আহুতি দিই তাহলে সেই আগুন বাড়তে থাকবে। যেন বাসনার আগুনকে একেবারে বুঝিয়ে দিতে হয়, একেবারে বুঝিয়ে দিতে হয়। এই জন্য এখানে এই নির্বাসনাটাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ মৌন, তাহলে আর মনে দিক ওদিক যেতে পারে না। যেন এখানে উনি বললেন যত বাচন নিবর্তান্তে অপ্রাপ্য মানুষ আসাও, মানে যেই তত্ত্বকে আমি জানতে বা বুঝতে চাই আমার মনের মধ্যে সবসময় সেই ভাবনা সেই চিন্তা সেই বিচার রাখতে হবে, ফলে কি হয় তাকে তো শব্দ দিয়ে বলা যাবে না, সেই জন্য ওইখানে এবং তাকে মন দিয়েও জানা যাবে না, এই এই অবস্থায় আসা সেইটাকে হচ্ছে মুখ্য মৌনতা। যত মৌনম যোগী ভীর গম্য, যেই মৌনতা যোগীরা বুঝতে পারে তদ্ভাবে সর্বদা বুধ, ওইভাবে বুদ্ধিমান ব্যক্তিকে সর্বদা ওইভাবে থাকতে হবে, ওইভাবে থাকতে হবে। কারণ উনি বলছেন দেখো জাগতিক বস্তু বাচো যস্মাত নিবর্তন্তে তদ্বক্তুম কেন শক্যতে, যেখান থেকে বাণী ফিরে আসে তাকে তুমি বলতে পারবে না। আর যদি প্রপঞ্চের ব্যাপারে বলতে চাও সে তো শাস্ত্রে তো অনির্বচনীয়, ওটা সত মানে মিথ্যা, তাকে সৎ অসৎ কোন রূপে নিরূপণ করা যায় না, তো মিথ্যা বস্তুর বিচারণ করে তুমি কি করবে, কি লাভ হবে তাতে। এই জন্য ব্যবহারিক জগতে যতটুকু প্রয়োজন ততটুকু শব্দ প্রয়োগ করে বাকি নিজের মধ্যে নিজের ভাবকে রক্ষা করার জন্য ওই পরমাত্মা চিন্তা ঈশ্বর চিন্তা স্বরূপ চিন্তন সৎচিন্তা সদ্ভাবনা সৎগ্রন্থ এটা ধীরে ধীরে ধীরে ধীরে বাড়াতে। ইতি বা তদ্ভাবেত মৌনম সতাম সহস্র সহজ সঙ্গীতম, এই মৌনটা কি হবে সৎপুরুষ এটা এটা সহজ হয়ে যাবে, স্বভাব সিদ্ধ হয়ে স্বাভাবিক হয়ে যাবে, মানে ভিতর থেকে কারোর সঙ্গে কথা বলার ইচ্ছা, লোক ব্যবহার করা বা লোক সংযোগ করা এগুলো ধীরে ধীরে আপনি আপনি বন্ধ, যখন মন নিশ্চয় করে নেবে যে জগতে কোথাও যদি কিছু থাকো সবই তো পঞ্চমহাভূতের বিকার, কি দেখবো সেখানে নতুন গিয়ে, সবই পঞ্চমহাভূতের বিকার। আর বাকি রইলো তীর্থস্থান, পুণ্যা পুণ্যের থেকে উপরে উঠতে হবে আত্মজ্ঞানের জন্য, তাই তীর্থ গিয়েই বা কি হবে। ধীরে ধীরে মানে যত সাধনার মধ্যে ভেতরে মনটা ঢুকবে তখন এই বাইরের যেগুলো ছিল সেই ধীরে ধীরে এগুলো সব চলে যাবে, তারপরে শুদ্ধ আত্মা ভাবে বা নিজের ঈশ্বর চিন্তায় নিজেকে লাগাতে হবে, এটা হচ্ছে যথার্থ মৌন। এই জন্য বলছেন যে প্রপঞ্চ যদি বক্তব্যম সুপি শব্দ বিবর্জিত, প্রপঞ্চ তো শব্দের দ্বারা বলা যাবে না, মিথ্যা তাকে বলে কোনো লাভ নেই। ইতি বা তদ ভাবেত, ইতি বা তদ ভাবেত মৌনম সতাম সহজ সঙ্গীতম, এইভাবে সৎপুরুষদের দ্বারা বলা হচ্ছে যে বেদান্তে বলে সহজ সমাধি, সহজ সমাধি মানে স্বাভাবিক ভাবে মন সেখানে আটকে থাকে আর কি, ভিন্ন বস্তু কিছু দেখেই না একটা বস্তুর মধ্যে মন আটকে থাকে, তদ ভাবেত মৌনম এটা হচ্ছে প্রকৃত মৌনম। কিন্তু গিরা মৌনম তু বালানাম প্রযুক্তম ব্রহ্মবাদী, না যে বাচিক মৌনতা কথা না বলে যে মৌনতাকে পালন করা সে ঠিক আছে, সাধন জীবনের শুরুতে বালক অবস্থায়, বালক অবস্থায় ওই ধরনের মৌন, কিন্তু ধীরে ধীরে ধীরে ধীরে যখন মেন্টাল ম্যাচিউরিটি বাড়তে থাকে তখন যেন মনটাই আপনি আপ মৌন হয়ে যায়, আর যেন সব রকমের ব্যবহার সব রকমের সম্পর্ক থেকে মনটা ধীরে ধীরে উঠে যায়, এটা হচ্ছে প্রকৃত মৌন। এইভাবে ত্যাগ এবং মৌন এই দুটো হচ্ছে আমাদের সাধনার খুব বড় অবলম্বন, এই দুটো যদি হয়ে যায়। এবং ত্যাগ হবে কি করে, যখন আমাদের সব কিছুর মধ্যে ভগবত দর্শন আত্মদর্শন হবে। তারপরে উনি বলেছিলেন যে মৌনের পরে আসছে তাহলে কটা হলো, যম নিয়ম ত্যাগ আর মৌন, এরপরে আসছে দেশ। আচ্ছা দেশের জন্য তিনি বলছেন যে কোন দেশে থাকতে হবে, আচ্ছা থাকে কে বলুন তো, আমরা ভাবি কোনো একটা জায়গায় গেলাম, আগেই গিয়ে আমি দেখবো সেখানে আমার একটা ল্যাট্রিন বাথরুম আছে কিনা, লাইট আছে কিনা, গিজার আছে কিনা, মানে কি মন যেখানে অনুকূলতা যে জিনিসগুলো মনের মধ্যে ভরে রেখেছে সেই সেই স্থানগুলো আমার জন্য অনুকূল, সেই জায়গাগুলোকে আমরা খুঁজি, সেই স্থানগুলোকে আমরা খুঁজি। এখন মন যদি ওই আত্ম মানে শুদ্ধ আত্মবিচারের মধ্যে লেগে থাকতে পারে, সেটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ স্থান মনের থাকার। কারণ সেখানে কোন রকম কোনো বিক্ষেপ নেই, কোন রকম কোনো পরিবর্তন নেই, সেখানে সর্বদাই আত্মা একরূপ। এইটাকে হচ্ছে যথার্থ স্থান হিসাবে বলছেন আর কি। মানে ওনার যতগুলো 15টা সাধন বলেছেন, সব সাধনগুলোর পেছনে কিন্তু লক্ষ্য একটাই, যে মনকে তুমি ব্রহ্মে ভগবানে কি করে লাগিয়ে রাখতে পারো, ভগবানে কি করে লাগিয়ে রাখা যাবে। এই জন্য এখানে বলছেন 110 নম্বর, এখান থেকে আজকে পাঠ শুরু করি। আদাবন্তে চ মধ্যে চ জন যস্মিন্ন বিদ্যতে আদাবন্তে চ মধ্যে চ জন যস্মিন ন বিদ্যতে যেনেদম সততম ব্যাপ্তম সদেশো বিজনস্মৃতঃ। সেই দেশকে জনরহিত বলে স্মরণ করা হয়। স্মরণ করাকে মন, স্মরণ করে মন মানে আদাবন্তে মধ্যে চ, সৃষ্টির শুরুতেও নাম রূপ সৃষ্টি শুরুতেও ছিল না, সৃষ্টি পরেও থাকবে না, মাঝখানে দেখা গেল সেখানে সৃষ্টি নেই। যেমন যে এই অবস্থা, মানে যখন আমি রজ্জুকে যতক্ষণ আমি ওখানে দেখিনি ততক্ষণ ওখানে সাপ ছিল না, তারপরে যখন ওখানে দেখে জেনে নিলাম তখনও সাপ নেই, তখন আমি নিজেই নির্ণয় করি যে সময় আমি দেখছিলাম সেই সময় তো সাপ ওখানে ছিল না। তাহলে এই যে অধিষ্ঠান রূপী যে তত্ত্ব, যেটা সর্বদাই এক রূপ, এই স্থানে মনকে স্থির করা, জগতের মধ্যে পারমার্থিক সত্যত্ব নেই, ওইটা হচ্ছে জনরহিত স্থান, বিজন স্থান দেশ, মানে জনরহিত স্থান কি আত্মাই, আত্মার মধ্যে কোনো বস্তু কিছু নেই, আত্মা সমস্ত ভ্রান্তির অধিষ্ঠান, কিন্তু আত্মাতে সৃষ্টি স্থিতি প্রলয় বা কোনো কিছুর সঙ্গে তার সম্বন্ধ। এই এই দেশে আসতে হবে, মানে মনকে এই দেশে রাখতে হবে আর কি। আমরা যেমন বলি না নির্জনে গিয়ে সাধনা করব, নির্জনে গিয়ে সাধনা করার অভিপ্রায় এই যে সেখানে যাতে অন্য ব্যক্তির দ্বারা বিক্ষেপ না হয়। কিন্তু এখানে উনি বলছেন এই অন্য ব্যক্তিই নেই, কিছু বিক্ষেপ করতে হবে, অন্য ব্যক্তিই নেই, মন থেকে এটা নিশ্চয় করে না, এক আত্মাই আছে, শুরুতেও ছিল না, আগেও থাকবে না, মাঝে একটু সময়ের জন্য প্রতীতি হয়, কিন্তু সেটা প্রতীতি, তার মধ্যে কোনো পারমার্থিকতা নেই। বলেছেন যেটা আগেও ছিল না এবং পরেও থাকবে না, আর মাঝখানে কিছুদিনের জন্য দেখা যাচ্ছে কিছু সময়ের জন্য, সেটা ধরে নিতে হবে যে ওটা মাঝখানেও নেই। বিতথা সদৃশাসন্ত, মিথ্যা হওয়া সত্ত্বেও অবিততা ইবলক্ষিতা, ওটা যেন সত্য বস্তু বলে আমাদের প্রতীত হয়, প্রতীতি হয়, ওটা যেন সত্য বলে লাগে আর কি। যা আগে ছিল না আর পরেও থাকবে না, রজ্জুর উপরে যে সাপ দেখছি বা শুক্তিকাতে যে রজত দেখছি অথবা মরুভূমিতে বালিতে যে জল দেখছি, ওখানে জল আমি দেখার আগেও আমার জল পেপাসার জল তৃষ্ণার আগে ওখানে জল ছিল না, আবার যখন জেনে যাব তখনও জল থাকবে না, তাহলে মাঝখানে যখন জলের প্রতীতি হচ্ছে মাঝখানেও ওখানে জল নেই, এটা হচ্ছে পারমার্থিক সিদ্ধান্ত। এইরকম ভাবে যখন মন ওই সমস্ত বিষয় থেকে রহিত শুদ্ধ অধিষ্ঠান আত্মা সেখানে স্থির থাকতে পারে, সেই স্থানটা হচ্ছে বিজন স্থান, মানে জনরহিত স্থান, সেইটাকে বলা হয় আর কি। বলছেন আদাবন্তে চ জন অস্তি, বর্তমানে আদাবন্তে জনযস্মিন না বিদ্যতে, যেখানে কোনো ব্যক্তি এসে আমাকে কোনো মানে বিঘ্ন উৎপন্ন করতে না পারে, যে নিয়ে সততম ব্যক্তি ইম্পর্টেন্ট নাই, যার দ্বারা সর্বদা সবকিছু ব্যাপ্ত হয়ে আছে, যে ইদম সততম ব্যাপ্তম, যে যার দ্বারা এই ইদম জগৎ প্রপঞ্চ সততম মতো সর্বদা ব্যাপ্ত হয়ে আছে, সেই দেশটা মানে ওই যে অধিষ্ঠানটা, ওই অধিষ্ঠান রূপী দেশটা হচ্ছে যথার্থ দেশ। ওই দেশে মনকে রাখতে হবে, যে যে আমরা কোনো একটা নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট দেশে গিয়ে খুঁজি যে একান্ত গিয়ে সাধন করবো, একান্ত গিয়ে একান্ত সাধন করার কথা বলা আছে, কিন্তু সেখানে একান্ত মানে জনরহিত স্থান নয়, সেখানে অন্যরকম ভিড় ভয় উৎপন্ন হয়ে যায়। একান্ত মানে মনটা একে অন্ত করে সাধন করা, একে গিয়ে এক একাগ্র, বা একান্ত মানে হচ্ছে আগে অগ্রে এক এব, আগে একটাই বস্তু দেখতে পাচ্ছ তুমি। যেমন অর্জুন দেখেছিল কেবলমাত্র পাখির চোখের মণিটা, এরকম আগে একটাই বস্তু যখন দেখা যায় সেটা হচ্ছে একাগ্রতা। আগে মনটা যখন একটাতে গিয়ে অন্ত হয়ে যায় সেটা হচ্ছে একান্ত। এরকম বিজন হচ্ছে যখন ওই একের মধ্যে অন্ত হয়ে যাবে, যেখানে আর কোনো দ্বৈত নেই, কারণ দ্বৈত প্রপঞ্চ সারা ভ্রান্তি। শান্তম শিবম অদ্বৈতম, অদ্বৈত ভেদ রহিত স্থিতি হচ্ছে শান্ত এবং কল্যাণকারী আনন্দময়, এর বিপরীত হচ্ছে অশান্তম দ্বৈতম অশিবম। এই দুই ভেদ বুদ্ধি হচ্ছে এই যে দুটো দ্বিতীয় দেখা, দ্বিতীয় দেখা এর থেকে ভিন্ন করে দেখা, এটাই হচ্ছে অশান্ত এবং সেটা হচ্ছে অশিবম, মানে সেটা কল্যাণকারী না, সেটা মুক্তির কারণ না, সেটা ভয়ের বা রাগ দ্বেষের কারণে বন্ধনের কারণ হয়ে আর কি। এই জন্য দেশ বলতে ওই দেশকে বুঝতে হবে। এবং সমস্ত গুলো সাধন যেগুলো বলেছে সব সাধন গুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে উনি ওই ব্রহ্মেই নিয়ে যাবে, শুদ্ধ স্বরূপে নিয়ে যাবে না, এইটাকে উনি দেশ বলে বুঝতে হবে। যে এই দেশে বিজন দেশ একান্ত গিয়ে থাকবে, মানে মনকে বিজন করতে হবে। পুরো সাধনাটা হচ্ছে বেদান্তে এই বিচার, বিচার পূর্বক মনকে বিজন করে দেওয়া, মনকে এক জায়গাতে স্থির করে দেওয়া। তারপরে এসছে কাল। কাল মানে আমরা বুঝি যে সময়। আচ্ছা বলুন, রজ্জুর মধ্যে সর্প উৎপন্ন হতে কত সময় লেগেছে এবং সর্পকে নাশ করতে হবে কত সময় লাগবে? রজ্জুতে সর্প উৎপন্ন হতে কোনো সময় লাগে না, ওটা ভ্রান্তি। ভ্রান্তিতে আমরা দেখতে থাকি আর কি, ভ্রান্তিতে দেখা যায়। আর ওটা নাশ করতেও না, গিয়ে পৌঁছলে ওটা নাশ করতেও কোনো সময় লাগে, ঠিক করে রজ্জুতে দেখলে এক মূর্তি। কাল হচ্ছে যখন আমি বস্তুকে দেখি, যখন কোনো ক্রিয়াকে সত্য ভাবি, তখন কালের কনসেপ্ট আসে আমাদের মনের মধ্যে। যেখানে কোনো ক্রিয়াই নেই, যেখানে উৎপত্তি নেই, সেখানে আবার কাল কোত্থেকে আসবে বা কালের প্রয়োজনীয়তা কোথায়? আত্মা নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বরূপ, আত্মা সদা মুক্ত, আত্মার মধ্যে কোনো বন্ধন নেই, তাই বন্ধন থেকে মুক্ত হবার জন্য কোনো সাধন বা কালের অবদরকার নেই। এইরকম ভাবে মনকে যদি স্থির করে রাখতে পারি তাহলে কাল ও নষ্ট হয়ে যায়, তখন কালের কনসেপ্টটাও চলে যায় আর কি। যেমন ধরুন যে মানুষের মন যখন যেই কোনো যে ধ্যানে বসে বা মন যখন একাগ্র হয় অনেকক্ষণ সময় একভাবে বসে থাকলো, বোঝাই যায় না কত সময় চলে গেল, মানে তখন কাজের কোনো কালের কোনো কনসেপ্ট মনের মধ্যে থাকে না, কারণ কোনো ক্রিয়া নেই, কোনো ক্রিয়া নেই বলে কালের কনসেপ্ট নেই। অনেকক্ষণ পরে যখন আপনার ধ্যান ভাঙলো বা তখন মনে হবে এতটা সময়, মানে আবার শরীর আইডেন্টিফিকেশন, আবার একটা অন্য কোনো কালের সঙ্গে কাজের সঙ্গে মনটা লাগবে, তাই জন্য তখন কালের চিন্তা সময়ের চিন্তা মনে আসে আর কি। এই জন্য এখানে উনি কাল শব্দের দ্বারা বলছেন, কলনাৎ সর্বভূতানাম ব্রহ্মাদীনাম নিমেষতঃ কাল শব্দেন নির্দিষ্ট ইহখণ্ডানন্দকোদয়ঃ। কলনাৎ সর্বভূতানাম ব্রহ্মাদীনাম নিমেষতঃ কাল শব্দেন নির্দিষ্ট ইহখণ্ডানন্দকোদয়ঃ। কলনাৎ সর্বভূতানাম ব্রহ্মাদীনাম নিমেষতঃ কাল শব্দেন নির্দিষ্ট ইহখণ্ডানন্দকোদয়ঃ। গণনা করা আর কি, মানে চিন্তা করা, গণনা করা, এই কাজটা এই সময়ের মধ্যে করতে, এইভাবে। কিন্তু ভগবান কি করেছেন, সর্বভূতানাম ব্রহ্মাদীনাম নিমেষত, এক নিমেষের মধ্যে হিরণ্যগর্ভ থেকে নিয়ে ঈশ্বর হচ্ছেন সৃষ্টিকর্তা সমস্ত ভূতের। কল্পনাত মানে সৃষ্টির হেতু, সৃষ্টি করেছেন তিনি আর কি, সমস্ত জীবকে কল্পনা করেছেন অ্যাকচুয়ালি। এখানে এক কল্পনা করতে কত সময় লাগে, কোনো একটা বস্তু কল্পনা এক মুহূর্তের মধ্যে, অ্যাকচুয়ালি কালের কোনো কনসেপ্টই নেই এখানে, কারণ সমস্ত জিনিস কল্পিত জগতে, এই কালটাও কল্পিত। এই জন্য এখানে বলছেন, এই যদি ওই যিনি করেছেন তিনিকে যদি মনের মধ্যে আমরা বসাতে পারি, তখন কাল সেখান থেকে লয় হয়ে যায়। কালের কনসেপ্ট এসছে যখন কোনো ক্রিয়া হয়, তখন কালের কনসেপ্ট থাকে, যখন ক্রিয়া সব বন্ধ হয়ে যায় তখন আর কালই নেই কিছু, মন থেকে যখন কেউ এইভাবে, মানে ক্রিয়া বন্ধ কোথায়, আত্মস্বরূপের মধ্যে, ব্যাপক স্বরূপের মধ্যে কোনো ক্রিয়া নেই, পরিচ্ছিন্নতায় ক্রিয়া আছে। তা মন যখন এটাকে নিশ্চয় করে নেয় যে আমি অসঙ্গ, ব্যাপক, পূর্ণ এবং এর মধ্যে কোনো প্রবৃত্তিও চেষ্টা নেই, নিবৃত্তিরও কোনো চেষ্টা নেই, তখন আর কালের কোনো সম্পর্ক নেই। এখন এটা করতে হবে, তখন ওটা করতে হবে, এই ভাবনাই মন থেকে চলে যায়। কারণ কি, তখন আর কোনো করার প্রবৃত্তি নেই, এই কালের কনসেপ্ট আছে। যখন কোনো ক্রিয়া বা যখন কোনো সৃষ্টি, কোনো সৃষ্টিতেই প্রথম ভগবানের ক্রিয়া, কিন্তু ভগবান তো নিজের সংকল্প এক মুহূর্তে সব করে, কলনাথ এখানে কল্পনা করা, কলনা সামনে সৃষ্টির হেতু, এখানে কালের শব্দ বলা হয়েছে। যে কোনো ক্রিয়াকে করতে হলে কোনো একটা সাপেক্ষ লাগে আর কি, সেইটা তখন কালের কনসেপ্ট আছে বা তাকে কিভাবে করবো তার বিচার করতে। কিন্তু যখন সেই সব বন্ধ হয়ে গিয়ে মন কেবল সৃষ্টি কখনো তৃণকালে হয়নি, কারণ আগেই বলে আসলো আদাবন্তে মধ্যেও কি বস্তু নেই, এটা কেবল কল্পনা মাত্র। তাহলে তো সেখানে কালও একটা কল্পিত বস্তু, যে নির্দিষ্ট কালে করতে হবে, এই সময়কে আমাকে সাধনা করতে হবে, এরকম কোনো কাল নেই। সবসময় মনটাকে ভগবানে লাগিয়ে রাখতে হবে। অভিপ্রায় হচ্ছে এইটা যে সামান্য রূপে আমরা যে নিত্য কর্ম করার জন্য বা শাস্ত্রবিহিত কর্ম করার জন্য নির্দিষ্ট কাল, নিত্য সময়, নির্দিষ্ট তিথি, অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, এই সব কত কিছু মালন পালন করে চলতে হয়। পরন্তু আত্মভাবে বসতে গেলে না কোনো কাল আছে, না কোনো দিশা আছে, না কোনো সময় আছে। ব্যাস যখন মানে মন সব সময় সেখানে লাগিয়ে রাখার চেষ্টা করে, শুতে, উঠতে, বসতে, খেতে, জাগতে, বাথরুম, পায়খানা, সব জায়গাতে যেন মনটা একটা সেইভাবেই বিন্দু থাকতে পারে, এইভাবে এই চেষ্টা করার জন্য বলছেন কলনাথ সর্বভূতানাম ব্রহ্মাদিনা। ব্রহ্মা থেকে লেখি সমস্ত জীবের এক মুহূর্তে মান ঈশ্বর সেটাকে কল্পনা করে নিয়েছিল সৃষ্টির তো। এটাকে কাল শব্দের দ্বারা বলা হয়েছে। তাহলে কাল শব্দ কে হলো? কলনাথ কাল, মানে কল্পনা, যিনি একসঙ্গে সবকিছু, যিনি অখণ্ড ব্যাপক, অসংখ্য ব্যাপক তত্ত্ব ঈশ্বর, সেটাই হচ্ছে কাল। কারণ তার উপরেই কালের কনসেপ্ট হচ্ছে আর কি, যা কিছু কল্পনার অধিষ্ঠান হচ্ছে অসংখ্য ব্যাপক, তার যা ভ্রান্ত বস্তু অধিষ্ঠান তত্ত্বই তার হচ্ছে স্বরূপ। যে ভ্রান্ত বস্তুটাকে আমি দেখতে পাচ্ছি সাপ, সেই সাপটা স্বরূপত রজ্জুই হচ্ছে, সেরকম যা কিছু কালের কনসেপ্ট সেটা ওই ভগবানের স্বরূপই হচ্ছে। কারণ কি, ভগবানই ভ্রান্তিতে আমরা কোনো ক্রিয়ার কথা ভাবি আর সেই জন্য তার কিছু কালের প্রয়োজন হয়। এভাবে তো এখানে হলো আপনার স্থান, কাল। এবার হচ্ছে বসা, যে আমাকে নির্দিষ্ট একটা আসনে বসে, নির্দিষ্ট একটা স্থানে, নির্দিষ্ট একটা সময়ে, যে কোনো সাধন ভজনের শুরুতে নির্দিষ্ট আসনে, নির্দিষ্ট কালে, নির্দিষ্ট সময়ে প্রথমে বসে অভ্যাস করতে হবে। এতে কোনো ইয়ে নেই, মানে যে কোনো কর্মকাণ্ড, ধর্মীয় কাণ্ড করা, কাজের জন্য আমাদের তার নির্দিষ্ট কাল চাই, নির্দিষ্ট সময় চাই, নির্দিষ্ট দিশা চাই, এসবই চাই। কিন্তু আত্মজ্ঞানের জন্য কিন্তু কোনো দিশা বা কোনো কাল বা কোনো কিছু দরকার নেই। হ্যাঁ সর্বাণী মা কিছু বলবেন? হ্যাঁ মহারাজ, কাল প্রণাম, কাল শব্দের দ্বারা তাহলে কি আপনি বললেন যে পরিচ্ছিন্নতাই কাল শব্দে বলা হচ্ছে না? পরিচ্ছিন্ন তার মানে না, এখানে তো কলনাক মানে যিনি সৃষ্টির হেতু আর কি, তার মানে পরিচ্ছিন্নতা কালের মধ্যে পরব্রহ্ম কি বলা হয়েছে, অখণ্ড অধ্যয় অখণ্ড আনন্দক অধ্যয় ভেদরহিত যে তত্ত্ব, সেটাকে কাল শব্দের দ্বারা তাকিয়ে এখানে বললাম যে সব কিছুকে, কারণ সৃষ্টি তো বেদান্ত সৃষ্টিতে হয়নি কিছু, ভগবান নিজের কল্পনা সৃষ্টি করেছেন। তাই এখানে কাল মানে কলনাথ কাল, মানে এই যে কল্পনাটাকেই কাল বলা হয়েছে আর কি, তার মানে কালটাও একটা কল্পিত বস্তু। তাই আমাদের ব্যবহারিক জগতে কোনো শাস্ত্রীয় কর্ম করতে গেলে তখন আমার একটা দেশ চাই, একটা কাল চাই, নির্দিষ্ট স্থানে পূর্বমুখী অথবা উত্তরমুখী হয়ে একটা নির্দিষ্ট সময় বসে। কিন্তু আত্মজ্ঞানের জন্য এসবের কোনো আবশ্যকতা নেই। এটাকে বোঝাবার জন্য তিনি বলছেন এই কালটাও হচ্ছে একটা কল্পিত, সামান্য এতটা বোঝাই যাচ্ছে যে সৃষ্টির জন্য কোনো ক্রিয়ার জন্য কালের কল্পনা করা হয়েছে, স্থান এবং কালের কল্পনা করা হয়েছে, যে কোনো বস্তুকে রাখার জন্য, কোনো বস্তুকে স্থান দেওয়ার জন্য, কোনো ক্রিয়াকে করার জন্য স্থান এবং কালের আত্মার উপরেই কল্পিত বস্তু। তাই এখানে আত্মাই কাল, কেন কল্পিত বস্তু অধিষ্ঠান ছাড়া কোনো সত্তা নেই, কল্পিত বস্তুর অধিষ্ঠান ছাড়া কোনো সত্তা নেই। রজ্জুর উপরে দেখা যাচ্ছে যেমন সাপ, সেটার অধিষ্ঠান রজ্জুই হচ্ছে তার স্বরূপ, সেরকম আত্মার উপর কল্পিত যে কাল বা স্থান তার স্বরূপ হচ্ছে আত্মাই। সেজন্য আত্মাই মানে আমরা যখন কোনো ক্রিয়ার সাপেক্ষে একটা কালের কল্পনা করে নিই, কিন্তু যখন কোনো ক্রিয়া নেই, যখন মন ভগবানের চিন্তায় লয় থাকে, তখন কোথার থেকে কাল চলে যাচ্ছে কিছু পাতাই লাগবে না আপনার, কোথার থেকে সময় লাগছে। একজন বলছিল যে ধ্যান করলে বা মন যদি মনে ভগবানে লাগে তখন বোঝা যায় যে কাল বলে কোনো পদার্থই নেই, কাল বলে কোনো পদার্থই নেই। আসার সময় না, এখানে আমি নিউ জার্সিতে একজনের ওখানে ছিলাম, তা গিয়ে বসেছিলাম, তা বসে আছি তো বসে আছি, তারপরে আমি জানি না, তা উনি আমাকে হয়তো একটু জল খাবার দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। আমার যখন যখন আমার মানে সন্ধ্যাবেলা পুজো টুজো কিছু হবে আর কি সময়, তা বলে কি স্বামীজি পৌনে দু ঘন্টা হো গে হম তব সে ইন্তজার করা। আমি বললাম নিবিষ্ট হয়ে যায় তখন আর কালের কোন কনসেপ্ট থাকে না, কাল আপনি আপনি সেখান থেকে লয় হয়ে যায়। এই জন্য এই ভগবানের মনটা লাগলে তখন তার কোনো আর কাল নেই যে আমাকে নির্দিষ্ট সময়ে করতে হবে নির্দিষ্ট এইটুকু, এটা না, সমস্ত যেন কালটাকেও ভগবানের মধ্যেই কল্পনা করে না। এই জন্য কল্পনা সর্বভূতানা, কারণ কি ভগবান সমস্ত জীবের কল্পনা করেছেন, ব্রহ্ম এক নিমিষের মধ্যে করেছেন। যেমন রজ্জুর উপর সর্প কল্পনা করতে কোনো সময় লাগে না আর কি, এবং সেটা নাশেরও কোনো সময় নেই। এইভাবে কালও পরমাত্মা স্বরূপ, কেন কল্পিত বস্তুর স্বরূপ অধিষ্ঠানই হয়। এইভাবে বলার পরে এবার বলছেন আসন। আসন যোগ দর্শনে বলা হয়েছে স্থিরম সুখম আসনম, মানে যেই আসনে অনেকক্ষণ স্থির ভাবে বসে থাকা যায় সেটা হচ্ছে আসন। আমাদের এখানে তো ভগবানই একমাত্র সবচেয়ে স্থির বস্তু, বাকি তো সবই চঞ্চল, সবই পরিবর্তন হচ্ছে আর কি। এই জন্য এখানে বলছেন এই যে যেইভাবে যেইভাবে থাকলে মনটা, যেভাবে থাকলে মনটা আনন্দের সঙ্গে একটাই ভাবে থাকতে পারে সেটাই তোমার জন্য আসন, সেটাই তোমার জন্য আসন। তখন কিন্তু কি হয়, যদি একটা নির্দিষ্ট ভাবে হাত পাকে বেঁধে না রাখি তাহলে কি হয় যে সেগুলো হিলতে ডুলতে থাকে, আর হাত পা হিললেই কি হবে, হাত পা মাথা হিললেই কি হবে, মন বিক্ষিপ্ত হবে। সেই জন্য শাস্ত্রে বলে যে হয় সহজাসন, সিদ্ধাসন, তারপরে অথবা আমাদের পদ্মাসন, এসব করলে কি হয় হাত পা গুলোকে যদি আমরা একটুখানি আটকে রাখতে পারি তাহলে স্বাভাবিকভাবে আর নড়বে না, আর না নড়লে মনটাও নড়বে না। এটা হচ্ছে সামান্য মানে যোগ দর্শনে আসনের পেছনে একটা অভিষ্ট ইচ্ছা, যে কেন একটা নির্দিষ্ট আসনে সহজ অনেকক্ষণ যাতে স্থির ভাবে বসে থাকা যায় সেই জন্য আসনের অভ্যাস করে। আরেকটা কি হচ্ছে, আসন হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, আসন হচ্ছে যে শরীরকে সুস্থ রাখা। আর প্রাণায়ামের মাধ্যমে কি হয় যে শরীরের যে আমাদের নাড়িগুলোর মধ্যে দিয়ে বায়ু চলতে থাকে, যদি সেখানে কোথাও কোনো রকমের ব্লকেজ থাকে, কোথাও কোনো অসুবিধা থাকে, তাহলে সেই স্থানে ঠিক মতন বায়ু পৌঁছতে পারে না, তখন সেখানে কোনো আধি ব্যাধি বা সেখানে কোনো পীড়া উৎপন্ন হয়। এই আসন এবং প্রাণায়ামের দ্বারা এইগুলোকে ঠিক রাখা, তাতে কি হয় আপনি স্থির ভাবে অনেকক্ষণ বসে থাকতে পারবেন, নয়তো এখানে ব্যথা ওখানে ব্যথা করছে। এইগুলোকে রোখার জন্য একটু আগে একটু যে আসন করা, তারপরে একটু প্রাণায়াম করা, অভিপ্রায় হচ্ছে সমস্ত নাড়িগুলোর মধ্যে দিয়ে বায়ুর সঞ্চরণটা যেন স্বাভাবিকভাবে চলতে থাকে, তাহলে কি হবে শরীরে কোথাও কোনো বিশেষ পীড়া উৎপন্ন হবে না, তখন মন স্বাভাবিকভাবেই ভগবানে লাগতে পারবে। এখানে দেখুন আমাদের ভগবান ভাষ্যকার আসনকে বলছেন সুখে নৈব ভবেত যস্মিন অজস্রম ব্রহ্মচিন্তনম, সুখে নৈব ভবেত যস্মিন অজস্রম ব্রহ্মচিন্তনম আসনম তত বিজানিয়াত নেতরত সুখাসনম, আসনম তত বিজানিয়াত নেতরত সুখাসনম, সুখে নৈব ভবেত যস্মিন অজস্রম ব্রহ্মচিন্তনম আসনম তত বিজানিয়াত নেতরত সুখাসনম, সুখনাসনম সরি না ইতরত সুখনাসনম। যেইভাবে সরি হ্যাঁ সুখে নৈব ভবেত যস্মিন অজস্রম ব্রহ্মচিন্তনম আসনম তত বিজানিয়াত নেতরত সুখনাসনম। এখানে এনার বলার উদ্দেশ্য হচ্ছে যে যেইভাবে থাকলে, যেইভাবে থাকলে সুখে নৈব ভাবেন অজস্রম ব্রহ্মচিন্তনম যস্মিন, মানে যাহাতে যেভাবে থাকলে মনের মধ্যে স্বাভাবিকভাবে ভগবানের চিন্তা হতে থাকে সেটাই তোমার জন্য আসন, এখানে এইভাবে বসতে হবে, এটা করলে যেই তোমার স্বাভাবিক ভাবে ভগবানের চিন্তা চলছে মানে আমাকে এইভাবে বসতে হবে, এই তোমার এই ভগবত ভাবের যে ধারা মনে যে আনন্দ সেটাকে বন্ধ করে এই আসনে বসে এটা করতে হবে। ওই সুখন আসনম বলেছেন ওখানে, মানে সুখকে নাশ করে, যে আত্মচিন্তার যে সুখের ধারা মনের মধ্যে চলছিল সেইটাকে নাশ করে আমাকে এতক্ষণ এখানে এইভাবে বসে এই কাজ করতে হবে। নো, নট লাইক দ্যাট, বাস স্বাভাবিক ভাবে মন যেখানে যাচ্ছে সেখানটা মানে ভগবানের মধ্যে লাগিয়ে যেরকম ভাবে তুমি অনেক সময় ধরে সেটাকে কন্টিনিউ করতে পারো সেটাই জন্য তোমার আসন। এমন নয় এই সুখ থেকে উঠিয়ে নিয়ে গিয়ে একটা নির্দিষ্ট আসনে বদ্ধাসনে এতক্ষণ এইভাবে বসে থাকতে হবে তবে গিয়ে হবে, সেটা বেদান্তের আসনের দরকার। বেদান্ত সবসময় সহজ সমাধির কথা বলে, স্বাভাবিক ভাবে মন থেকে যেন ভগবানের চিন্তা, ভগবানের চিন্তার ধারা সর্বদা চলতে থাকে আর কি। যেন এখানে বলছেন যস্মিন সুখে না এবং অজস্রম ব্রহ্ম চিন্তনম ভাবে, যেটা অনাশেই বিনা কোনো প্রয়াসে যে যেইভাবে থাকলে ব্রহ্মের চিন্তন বা ভগবানের চিন্তা মন থেকে আপনি আপ চলতে থাকে। তৎ এখন যোগ আমাদের ব্রহ্মসূত্রে এটা নিয়ে বিচার হয়েছে শুরুতে, তাহলে কি হেঁটে করব না বসে করব না শুয়ে করব, তখন ব্যাসদেবজি বলছেন যে দেখো হাঁটতে হেঁটে হেঁটে করলে কি হবে তোমার কনসেন্ট্রেশন হাঁটার দিতেও দিতে হবে, আর শুয়ে পড়লে কি হবে যে ঘুমের নিদ্রার দ্বারা অভিভূত হওয়ার সম্ভাবনা থাকবে, সেই জন্য বসে ধ্যান করা ভালো, বসে চিন্তা করা ভালো। এখন আমাদের ভগবান ভাষ্যকার বলছেন নিশ্চিত বসে চিন্তা করা ভালো, কারণ কি তোমার চিন্তার ধারাটাকে একইভাবে রাখতে হবে, কিন্তু তার মানে এই নয় যে আমাকে এই সময়ে এই সময়ে এই কালে বা এইভাবে বসে করতে হবে, যেইভাবে থাকলে সহজভাবে সমান অনেক সময় ধরে ভগবান অদৃষ্টম বলেছেন নিরন্তর ভাবে নিরবিচ্ছিন্ন ভাবে ভগবানের চিন্তা মনে চলতে পারে, সেটাই আমার জন্য আসন। আর নয়তো ওই সুখন আসনে আনন্দের সঙ্গে ভগবানের চিন্তায় বসে আছি হঠাৎ মনে না না আমাকে তো এইভাবে এই আসনে করতে হবে উঠতে হবে, ওইটা হচ্ছে সুখের নাশ হলো। এই জন্য আসন মানে হচ্ছে যে আসন মানে আ মানে চারো তরফ থেকে বসা, বসান মানে বসান মানে বসা মানে সবসময় মনটা চারিদিক থেকে ওই ভগবানের মধ্যে বসে আছে সেটা হচ্ছে আসন। এই জন্য বলছি সুখে নেই বা ভাবে যস্মিন অজস্রম ব্রহ্মচিন্তন, যেভাবে থাকলে অনায়াসেই সহজ ভাবে ব্রহ্মচিন্তন হতে পারে তাকেই তুমি আসন রূপে জানবে। তৎ আসনম বিজানিয়াত সুখন আসনম ইতরত, এই যে এই আসনে সহজ ভাবে ভগবানের চিন্তা করতে পারছি সেটাকে ছেড়ে দিয়ে যে একটা কঠিন ভাবে বসলাম কিছুক্ষণ পরে হয়তো অন্য কোনো একটা পীড়া দেখা দিল সেটাকে আসন বেদান্তে বলছে না। বেদান্ত বলছে সহজ সমাধি এবং সেটা নিরন্তর চলতে থাকবে, সেজন্য যে একটা কিছুক্ষণ সময়ের জন্য একটা নির্দিষ্ট স্থানে একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট আসনে বসে মনকে একাগ্র করা সেটা শুরু জীবনে দরকার, কারণ তাতে নিয়ম দ্বারা জীবনটা বেঁধে যায়। এটা অনুপযোগী নয় এটা উপযোগী, কারণ যখন নিয়ম দ্বারা জীবনটা বেঁধে যায় তারপরে সেটা ধীরে ধীরে সেই নিয়মে জীবনকে রক্ষা করতে পারে, নিয়মটাই জীবনে সহজ হয়ে যায়। নিয়মটা শুরুতে কঠিন পরে সেই নিয়মটাই জীবনকে রক্ষা করতে থাকে সহজ হয়ে যায়। সেই জন্য এখানে উনি বললেন যেভাবে বসে থাকলে যেভাবে থাকলে সহজভাবে নিরন্তর ভগবানের চিন্তা ভগবানের ধারা মনে চলতে পারে সেটাকেই তুমি তোমার আসন বলে বুঝবে, সেটাই তোমার আসন সুখে আসন। এছাড়া ভগবদ গীতাতে যে এই কোথায় আসন করতে হবে যেন সূচ উদ্দেশ্যে মানে একটা শুদ্ধ স্থানে প্রতিষ্ঠাপ্য একটা স্থান আসন করে স্থির আসনে নিজের একটা থাকা নিশ্চয় করতে হবে, এবং সেখানে আবার বলেছেন সেটা অনেক উঁচুতেও হবে না অনেক নিচেও হবে না, এবং সে আসনটা কিভাবে রাখতে হবে প্রথমে কুশা তারপরে কম্ব তার উপরে আপনার সাদা এমনি কাপড় নিয়ে চৈল অজিন কুশোত্তম বিপরীত করে মানে চৈল মানে কাপড় সেটা শব্দের উপরে, অজিন মানে হচ্ছে যে কম্বল আর কুশা শব্দের নিচে মানে কিনা শরীরের থেকে যে এনার্জিটা মানে উৎপন্ন সেটা যাতে নিজের মধ্যে অ্যাবসর্ব হতে পারে সেই জন্য একটা ওটাকে প্রোটেক্ট করার জন্য এইভাবে আসনের কথা বলা হয়েছে। শরীরকে কিভাবে রাখতে হবে সমক্রায় শিরগ্রীব শরীরটাকে একভাবে স্থির রেখে শরীর মেরুদণ্ড মাথা যেন স্থির থাকে এসেন্সিয়াল সেটা দরকার আছে, কিন্তু শুরু জীবনে সেটা দরকার আছে। এটা মনকে একাগ্র করার জন্য নিয়ম দরকার, নিয়মে স্থির হয়ে গেলে তখন আর নিয়মে মনকে না বেঁধে বাস ভগবানের নামে লাগিয়ে দেওয়া, কারণ বয়স বাড়তে থাকলে সব শরীরে সবসময় সবকিছু অনুকূল হবে না, কিন্তু মনের বয়স বাড়ে না, মন কিন্তু সবসময় যৌবন থাকে। যৌবক থাকে। এই মনকে সেই জন্য সেই শরীরের সঙ্গে তাদাত্মতা ছেড়ে দিয়ে মন দিয়ে ভগবানকে ধরতে হবে। এই জন্য উনি বললেন যে আসনটাকে ওইটা বুঝবে, যেই আসনে মানে যেইভাবে থাকলে মন স্বাভাবিকভাবে ভগবানের চিন্তা করতে পারে। সেটার জন্য যদ্যপি ভগবদ গীতাতে কঠোপনিষদে বলা আছে সাধন জীবনের শুরুতে তো নিশ্চয়ই দরকার, তারপরে ধীরে ধীরে ধীরে ধীরে অভ্যাস হয়ে গেলে চলতে ফিরতে উঠতে বসতে কথা বলতে সে একটাই ভাব বা ধারা ভেতর থেকে চলতে থাকবে আর কি, বাকি ব্যবহার তার নিজের মতন কখনো হচ্ছে কখনো হবে কখনো হবে না। এটা হচ্ছে সহজ আসন, যেমন সহজ সমাধি তেমনি সহজ আসন। এরপরে বলছে যে শাস্ত্রে তো বলেছে সিদ্ধাসন বসতে, সিদ্ধাসনে বসতে, এখানে আসন তারপরে মূলবন্ধ, মূলবন্ধের আগে একটা আসনের জন্য সিদ্ধাসন বলেছে। যে সিদ্ধাসন মানে হচ্ছে যে বাঁ পায়ের গোড়ালিটা দিয়ে মূলে মানে মানে যে আমাদের মলমূত্র স্থানের মাঝখানে যে স্থানটা আছে সেখানে মা পায়ের গোড়াটাকে চেপে বসে আর অন্য পা দিয়ে তার অন্য পাটা তার উপরে করে না, সিদ্ধাসন বলে। কে এখন এটা হচ্ছে মানে যোগাভ্যাস করার জন্য যে খুব ভালো, কিন্তু এই সময় বেশিরভাগই যোগাভ্যাসের যা কিছু মানে থিওরি সেগুলো কিন্তু শরীরের প্রতিতেই মন মানে মনকে শরীরকে এখানে রাখা প্রাণবায়ুকে দেখা মনকে ইয়ে করা এসবই ধীরে ধীরে ধীরে ধীরে শরীরের সম্বন্ধিত বিচার আনতে হবে মানে মধ্যে। এখানে দেখুন আমাদের সিদ্ধাসনকে ইনি বলছেন সিদ্ধম যত সর্বভূতাদি বিশ্বাধিষ্ঠানম অব্যয়ম যস্মিন সিদ্ধা সমাবিষ্টা তদ্বৈ সিদ্ধাসনম বিদুঃ। সিদ্ধম যত সর্বভূতাদি বিশ্বাধিষ্ঠানম অব্যয়ম যস্মিন সিদ্ধা সমাবিষ্টা তদ্বৈ সিদ্ধাসনম বিদুঃ। সিদ্ধম যত সর্বভূতাদি বিশ্বাধিষ্ঠানম অব্যয়ম যস্মিন সিদ্ধা সমাবিষ্টা তদ্বৈ সিদ্ধাসনম বিদুঃ। সিদ্ধাসন বলছেন এখানে যে সিদ্ধম সমস্ত ভূতাদি যত যাহা সমস্ত ভূতের অধিষ্ঠান, যেখানে সিদ্ধ হয় সমস্ত ভূতকে যার উপরে দেখা যায়, সর্বভূতাদি সমস্ত জীবে যিনি বিশ্ব অধিষ্ঠান সমস্ত বিশ্বের যিনি অধিষ্ঠান যিনি ব্যয় রহিত অব্যয় সেটা হচ্ছে মানে যেখানে যেখানে এটা সিদ্ধ হয় আর কি, যেখান থেকে জগতের উৎপত্তি শাস্ত্র বলে আসছে যেখান থেকে জগতের উৎপত্তি বলে আমাদের সেখানে হচ্ছে সেটা হচ্ছে সিদ্ধ বস্তু, সেটা সাধ্য বস্তু নয়। কর্ম দ্বারা যেটা প্রাপ্ত করা যায় সেটা সাধ্য বস্তু, আর ঈশ্বর হচ্ছেন ঈশ্বর বা ব্রহ্ম হচ্ছে সিদ্ধ বস্তু মানে ইটস অলরেডি দেয়ার এই রকম, এবং যার উপরে জগৎ প্রপঞ্চকে দেখা যাচ্ছে আর কি। রজ্জুটা সিদ্ধ বস্তু মানে ব্যবহারিক জগৎ থেকে বলছি, আর সর্প হচ্ছে উৎপত্তি বিনাশ। এইরকম জগৎ ভ্রান্তির অধিষ্ঠান রূপে যিনি সিদ্ধ আছেন যেটা সব আগে থেকে বিদ্যমান আছে যিনি উৎপত্তি হননি আর কি, সেটা হচ্ছে সিদ্ধ বস্তু। সেই সিদ্ধ অধিষ্ঠানে যেখানে যোগীদের মন যস্মিন সিদ্ধা যেই যোগী পুরুষদের মন যেখানে আপনি আপনি লেগে যায়, সিদ্ধ পুরুষ যেখানে তার মনকে সমাহিত করেন আর কি, যেমন আমরা রাম শব্দ মানে বলি যে রমন্তে যস্মিন ইতি রাম, যার মধ্যে মন সবসময় রমণ করতে থাকে সেটা হচ্ছে রাম। সেরকম এই জগৎ অধিষ্ঠানের মধ্যে যে সিদ্ধ পুরুষদের মনগুলো যেখানে জগৎ অধিষ্ঠান মানে যেখানে জগৎ দেখা যাচ্ছে জগৎ সিদ্ধ হয় এবং যেখানে সিদ্ধ পুরুষের মন লেগে থাকে সেটাই হচ্ছে সিদ্ধাসন। তাকে একমাত্র মানে সিদ্ধ রূপে বসা স্থির ভাবে বসা হচ্ছে সিদ্ধাসন। আসন মানে হচ্ছে এক সহজ ভাবে থাকা, আর যেখানে স্থির হয়ে থাকা সহজ ভাবে থাকা যায় সেটা হচ্ছে সিদ্ধাসন। সেটা হচ্ছে এখানে ভগবানকে সিদ্ধ মানে দেখুন এনার সমস্ত ব্যাখ্যাগুলো কিন্তু ওই ব্রহ্মে ভগবানের দিকে সমস্ত গুলোকে টার্ন করা মানে সব সময় ঈশ্বরের চিন্তা। আসন করুন, প্রাণায়াম করুন, যোগ করুন, অভ্যাস করুন, দিক কাল দিশা সব কিছুর মধ্যে ভগবানকে দেখা অভ্যাস জন্য সবগুলোকে, যে যা কিনা সকল সমস্ত জীবের আদি মানে যেখানে অধিষ্ঠান সিদ্ধ আগে থেকেই বিদ্যমান আছে যিনি জগৎ প্রপঞ্চের অধিষ্ঠান যিনি, আর যার কোনো ব্যয় নেই পরিবর্তন নেই সর্বদা একরকম, আর যেখানে সাধকের মন স্থির হয় সেটাকে তুমি সিদ্ধাসন বলে যাও, সেটাকে তুমি সিদ্ধাসন বলে যাও, এটা হচ্ছে সিদ্ধাসনম বিদু। তো যতগুলো আসনের মধ্যে কারণ সিদ্ধাসনে সাধন করার জন্য বলা হয় তার মানে যে সিদ্ধ বস্তুতে মন লেগে যাবে, যে সিদ্ধ মানে সাধু, সাধ্য মানে যেটা ক্রিয়া দিয়ে তৈরি করা হয় সেটা হচ্ছে সাধ্য, আর যেটা আগে থেকে বিদ্যমান আছে সেটা সিদ্ধ। সিদ্ধ ব্রহ্ম হচ্ছে বা ঈশ্বর হচ্ছে সিদ্ধ বস্তু, কারণ কি তার উৎপত্তি নেই তাকে ক্রিয়া সাধ্য নয় তিনি, এই জন্য ক্রিয়া দিয়ে তাকে পাওয়া যায় না, ব্যাস থেকে বোঝা যায় খালি। এই জন্য এখানে বলছেন যে এটা হচ্ছে সিদ্ধাসন, সিদ্ধাসন মানে যেই সিদ্ধতে, সিদ্ধ বস্তুতে স্থির হওয়া, এক হচ্ছে সিদ্ধাসন। অভিপ্রায় হচ্ছে সিদ্ধাসন, মানে ব্যবহারিক যে সিদ্ধাসন বলি তাটা উপায়ে মনকে স্থির করা। আর এখানে বলছে একটা স্থির বস্তু আছে, সেখানেই তুমি স্থির হয়ে যাও, তাহলে মন আপনি আপনি স্থির হবে। এখানে বলছে সিদ্ধম যৎ সর্বভূতাদি, যাহা যেখানে সমস্ত ভূত সিদ্ধ রূপে মানে স্থির ভাবে দেখতে পাওয়া যায়, যিনি বিশ্বের অধিষ্ঠান, যেখানে সিদ্ধ পুরুষদের মন লেগে থাকে সেটাই হচ্ছে সিদ্ধ, তাকে এখানে সিদ্ধাসন বলে জানবে। সকল জীবের যিনি আদি, আদি শব্দের অভিপ্রায় হচ্ছে যার উৎপত্তি হয়নি, যিনি সমস্ত জগৎ প্রতিষ্ঠান প্রপঞ্চের ভ্রান্তির অধিষ্ঠান, আর যার মধ্যে কোনো পরিবর্তন হয় না, এবং যেখানে সিদ্ধ পুরুষরা সমাহিত হন, মানে যোগীদের মন যার মধ্যে লেগে থাকে আর কি, সেটাকেই তুমি সিদ্ধ আছে, মানে তোমায় তুমিও সেখানে সিদ্ধ রূপে স্থির হয়ে যাও, মানে স্থির হয়ে যাওয়াটা ওখানে সিদ্ধ বস্তুতে, সিদ্ধ বস্তুতে মন স্থির হওয়া বা সাধ্য, মানে ক্রিয়া সাধ্য নয় এটা, তার মানে কি হচ্ছে কোনো কিছু করতে হবে না, কিছু করার নেই, সব কিছু করাকে ছেড়ে দিয়ে ব্যাস একটা জায়গায় মনকে স্থির করে ফেলা, এটাই হচ্ছে সিদ্ধাসন। এভাবে একটার পর একটা উনি কতগুলো বললেন, যে যম, নিয়ম, ত্যাগ, মৌন, দেশ, আসন, আসন অব্দি মানে স্থিরাসন, প্রথম দেশ, কাল এবং আসন, দেশ, কাল এবং আসন, মানে সাতটা হয়েছে। এরপরে আসবে মূল বন্ধ, মূল বন্ধতে বলা হচ্ছে, দেখুন আমাদের যোগ দর্শনে তিনটে বন্ধের কথা বলা হয়, একটা হচ্ছে মূল বন্ধ, একটা হচ্ছে উড্ডয়ন বন্ধ, একটা হচ্ছে জলন্ধর বন্ধ। মূল বন্ধ মানে হচ্ছে মূলাধারকে বায়ু রোধ করে দেওয়া, উড্ডয়ন বন্ধ হচ্ছে নাভি পেটটাকে ভেতর দিকে, মানে বায়ু বায়ুটাকে বাইরে বের করে দিয়ে পেটটাকে ভেতর দিকে টেনে নেওয়া। আর জলন্ধর বন্ধ হচ্ছে এই ইয়েটা আছে চিবুকটা, চিবুকটাকে বুকের এখানটাতে লাগিয়ে স্থির করে নাও, তাহলে কি হবে যার মানে প্রাণ কুম্ভক হয়ে যাবে, আপনি আপই সিদ্ধ হয়ে যাবে সেটা আর কি। এই তিনটে বন্ধের কথা বলা আছে, আর এখানে মনের বিক্ষেপ আর না হতে পারে আর কি। মূল বন্ধ, উড্ডয়ন বন্ধ, জলন্ধর বন্ধ। মূল বন্ধ হচ্ছে সিদ্ধাসনের প্রথম বসে সেখানটাকে মানে গুজ্জারটাকে সংকুচিত করা, কিছু অভ্যাস করতে করতে ওখান থেকে কুণ্ডলিনীর জাগরণ হয়। আর উড্ডয়ন বন্ধ হচ্ছে যে পেটটাকে, নাড়িটাকে ভেতর দিকে টেনে নেওয়া, মানে বায়ুটাকে বের করে দিয়ে পেছন দিকে টেনে নেওয়া। আর জলন্ধর বন্ধ হচ্ছে এই যে চিবুক আছে আমাদের চিবুক, এই চিবুকটাকে বুকের এখানটাতে বসে বসে এরকম ভাবে মন স্থির হয়ে বসে থাকে আর কি। কিন্তু সব শারীরিক প্রক্রিয়া, এই শারীরিক প্রক্রিয়াকে ছেড়ে দিয়ে উনি এখানে বলছেন, জন্মূলম সর্বভূতানাম জন্মূলম চিত্তবন্ধনম মূলবন্ধ সদাসেব্য যোগ্যাসৌ রাজযোগিনাম জন্মূলম সর্বভূতানাম জন্মূলম চিত্তবন্ধনম মূলবন্ধ সদাসেব্য যোগ্যাসৌ রাজযোগিনাম জন্মূলম সর্বভূতানাম জন্মূলম চিত্তবন্ধনম মূলবন্ধ সদাসেব্য যোগ্যাসৌ রাজযোগিনাম। আমরা রাজযোগী না, আমরা হঠযোগী না, আমরা রাজযোগী, মানে মনকে স্থির করার প্রক্রিয়াকে বলছেন এখানে। তাই জন্য বলছেন যে যিনি সমস্ত জগতের মূল, সমস্ত জগতের মূলকে একমাত্র ঈশ্বর আত্মা, আর যেখানে সবার চিত্ত স্থির হয়, মূল যেখানে জন্মূলম চিত্তবন্ধনম, চিত্তের স্থির করার জায়গা যেটা, যেটা জগতের মূল এবং যিনি চিত্ত স্থির করার জায়গা যেটা, যদি সেখানে চিত্ত স্থির হয় তাহলেই বুঝবে এটাই মূল বন্ধ, ওই মূলে চিত্তের বন্ধন হচ্ছে মূল বন্ধ। যোগেও এক একই কথা বলা হচ্ছে চিত্তবৃত্তি নিরোধ, এখানে এই বলছে যে ওই মূলের চিন্তা করতে করতেই চিত্ত সেখানে বন্ধ হয়ে যাবে, সেটা হচ্ছে মূল বন্ধ। মানে জগৎ সৃষ্টির অধিষ্ঠান, জগৎ ভ্রাতৃ অধিষ্ঠান বা জগতের মূল কারণ যিনি, সেই মূলের চিন্তা করতে করতে চিত্ত সেখানে বন্ধিত হয়ে, চিত্ত সেখানে রুখে যায় আর কি, ওই সংস্কার সেখানে তো তীব্র হয়ে যায়, মন সেখানে রুখে যায়, এটাই হচ্ছে মূল বন্ধ। সদাসেব্য, এটাকে সবসময় সেবনীয় চিন্তা, এটাকে এটা সেবন করতে হবে। যোগ্য অসু রাজযোগী, মানে যারা রাজযোগী তাদের জন্য এটা হচ্ছে উপযুক্ত, যারা মনকে স্থির করতে চায় হঠযোগ বা কিসের দ্বারা শরীরকে সুস্থ রাখা। কিন্তু বেদান্ত বলছে শরীরটা তুমি নও, শরীর সুস্বাস্থ্যের সঙ্গে তোমার কোনো মতলবই নেই, শরীর তো একটা ভ্রান্তিতে কল্পনা মাত্র। তার জন্য অত সময় না দিয়ে মনটাকে ওখান থেকে তুলে যদি ভগবানে লাগাতে পারা যায়, তাহলে শরীর আপনি আপনি ভগবানের ইচ্ছাতে শরীর আপনি আপনি ভগবান ঠিক রাখবেন। বাকি কর্ম অনুযায়ী যে ফল শরীরকে ভুগতে হবে সেটা তো তার পরিবর্তন করার উপায় নেই, ভগবত চিন্তাতেই যদি কিছু বেশি কম হয় সেটা ভগবানই জানেন, কিন্তু সেখানে কিছু পরিবর্তন আমরা করতে পারছি সেই চিন্তা ছেড়ে দিয়ে ভগবানের চিন্তায় মন লাগালে ভগবান যদি কিছু পারেন তিনি পরিবর্তন করতে পারেন। এই জন্য মূল বন্ধন যোগ দর্শনে তার অর্থ হচ্ছে যে সিদ্ধাসনে যেভাবে বসে ওখান থেকে বায়ুকে রুখে দেওয়া, সেটাকে মূল বন্ধ বলা হয়। উড্ডয়ন বন্ধ হচ্ছে পেটটাকে ভেতর থেকে মানে ভেতর থেকে সমস্ত বায়ু বের করে দিয়ে পেটটাকে ভেতরে তুলে নেওয়া। আর তারপরে জলন্ধর বন্ধ হচ্ছে যে এই নাসিকা দিয়ে যে বায়ু বের সেটাকেও বন্ধ হয়ে যাওয়া, খুব সীমিত মানে একটুখানি যেটুকু প্রাণ বায়ু না চললে নয় নাকের বাইরে হাওয়া আসছে কি আসছে না বোঝাই, এরকম ভাবে বসে যোগীরা যোগ অভ্যাস করেন মনকে স্থির করেন। তিনি বলছেন যে ও অত কষ্ট করার দরকার নেই, মনটাকে তুমি ধীরে ধীরে ধীরে ধীরে মূলে লাগিয়ে দাও, জগতের মূল যিনি সেখানে চিত্তকে লাগিয়ে আর ওই চিত্তকে সেখানে ওই মূলে বেঁধে দাও, সেটা হবে মূল বন্ধ। চিত্তকে যদি মূলে বেঁধে দেওয়া যায় সেটাই হবে মূল বন্ধ। এটা হচ্ছে রাজযোগীদের জন্য, এটাই হচ্ছে মানে সদা অভ্যাস সেবনীয়, মানে এটাই অভ্যাস করা যোগ সেবনীয়, এটা সেবনীয়। এই এইভাবেই মনকে বাঁধার চেষ্টা করতে হবে। এইভাবে এখানে এই আসন হলে তবেই যাকে বন্ধন গুলো হয় আর কি, ঠিক ঠিক আসনে বসতে পারলে তবে বন্ধন হয়। মানে এই জন্য দেশ কাল সব কিছুর মধ্যে ব্রহ্ম চিন্তা করে তারপরে মন স্বাভাবিক ভাবে যখন ভগবানে লাগতে থাকে তখন এটাই চিন্তা করা, ইনিই হচ্ছে জগৎ ভ্রান্তির মূল বা অধিষ্ঠান। মনকে বারবার সেখানে যদি আমরা ধরে রাখতে পারি তখন মূল বন্ধ আপনি আপনি সিদ্ধ হয়ে যাবে, তখন আলাদা করে ওই মূল বন্ধ কোনো শারীরিক প্রক্রিয়া, কারণ এখানে বোঝা যাচ্ছে যে ইনি কোনো শারীরিক প্রক্রিয়ার দিকে মন নিতে না করছে, মন মনটাকে রিফাইন করার জন্য বা সবকিছুর মধ্যে মনটাকে ভগবানের দিকে নেওয়ার জন্য সব প্রচেষ্টা যতগুলো সাধন উনি বললেন, যম নিয়ম ত্যাগ মৌন, তারপরে এখানে কি আসলো ত্যাগ মৌনের পরে যে দেশ কাল আসন এবং মূল বন্ধ, সবকিছুর মূলে একটাই জিনিস দেখা যাচ্ছে যে মনটাকে ভগবানের দিকে, এটাই হচ্ছে রাজযোগের মূল অভিপ্রায়, যে মনকে স্থির করা। যোগের এই অভিপ্রায় যোগ চিত্ত বৃত্তি নিরোধ, কিন্তু উনি প্রাণের মাধ্যমে প্রাণায়ামের মাধ্যমে শরীরকে সুস্থ রেখে প্রাণায়ামের মাধ্যমে চিত্ত বৃত্তিকে নিরোধ করতে বলছে। আর বেদান্ত বলছে যে শরীর তো একটা মিথ্যা বস্তু, ওটা নিয়ে চিন্তা করে লাভ নেই, ভগবানেই সিধা সিধা মন লাগাতে চেষ্টা করো, ভগবানেই সিধা সিধা মন লাগাতে। ঠিক আছে আজকে এখানেই রাখ মহারাজ। মহারাজ এই যে বললেন যে যে বায়ু নিঃসরণ করে দিয়ে ওটা কি আসন বললেন, সিদ্ধাসনে বসে তিনটে বন্ধ যোগ দর্শনে বন্ধ, মানে যারা যোগীরা সমাহিত হন না, একটা মূল বন্ধ, একটা উড্ডয়ন বন্ধ, আর একটা জলন্ধর বন্ধ। উড্ডয়ন বন্ধ মানে হচ্ছে মানে ভেতর থেকে বায়ুটাকে একদম খালি করে নাভিটা মানে পেট আর পিঠটা যেন একদম ভেতরে ঢুকে এক জায়গায় এসে গেছে, তখন মানে বার উপরে শ্বাস প্রশ্বাসটা খালি উপরের হিসেবে থাকবে এবং বাইরে বেরোচ্ছে কি বেরোচ্ছে না সেটা বোঝাও যাবে না, এরকম অভ্যাস করতে করতে ওনারা এই জায়গায় নিয়ে আসেন, তখন মন একদম সেই নিজের অভীষ্ট বস্তু ঠিক হতে থাকে। আমাদের এখানে বেদান্তে ওটাও রাজযোগের আর কি পরম্পরা কাষ্ঠা আর কি, এখানে কিন্তু এই শারীরিক কোনো প্রক্রিয়ার দিকে না যেতে গিয়ে মানসিক এর মনটাকে জোর দিয়ে যা কিছু হচ্ছে সবকিছুর মধ্যে মন থেকে এটাকে মন থেকে মূলকে বেঁধে দাও আর কি, মনটা মূলে বেঁধে দাও, জগৎ সৃষ্টির মূলে মনটাকে বেঁধে দিতে পারলেই মূল বন্ধ। যোগ দর্শনে তিনটে শব্দ হচ্ছে মূল বন্ধ, উড্ডয়ন বন্ধ আর জলন্ধর বন্ধ। বুকের উপর দিকে লাগিয়ে রাখা আর কি, যখন আপনি মনে করুন ইয়ে করছেন না কি বলে ওটাকে বলে হলাসন করছেন, হলাসন মানে শরীরটা ঘুরিয়ে পিছিয়ে নিয়ে গেলে হলাসন করলে যেমন চিবুকটা এসে বুকের যেখানটায় লেগে যায় ওই স্থানটাকে ওই ওইভাবে বসে বসে ওইভাবে যদি কন্ট্রোল করা যায় আর কি সেটাকে বলে জলন্ধর। প্রণাম মহারাজ, প্রণাম গুরুজি। আমি একটু আপনার কাছে ফোন করব 3 ঘন্টা পরে। আপনি ওই ওখানকার 12টার টাইম নাগাদ হয়তো হবে, এখন ওখানে কখন বাজে? 11টা নাগাদ বাজে এখানে, এখন এখানে বাজে 7:40। ওম শ্রুতি স্মৃতি পুরাণানামালয়ম করুণালয়ম নমামি ভগবত পাদম শঙ্করম লোকশঙ্করম পূর্ণমিদম পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায়।